الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الله سبحانه وتعالى مهان دربارے شکریہ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারো কোরআন এবং হাদিসের থেকে কিছু জানার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। জুমার পরে প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে যে প্রশ্নটা হাতে আছে, রাজবাড়ী জেলা থেকে আব্দুর রাজ্জাক খান জাহিদ প্রশ্ন করেছেন, জোহর নামাজের আগে যে চার রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়, সেটা কি দুই রাকাত আদায় করে সালাম ফিরিয়ে আবার দুই রাকাত পড়তে হবে? সহি দলিল কি? মূলত নফল যতগুলো সালাত আছে সবগুলো দুই দুই রাকাত করেই হয়, বিশেষ করে রাতের যত নফল নামাজ এগুলো সম্পর্কে বলা আছে আসসালাতু মাসনা ওয়া মাসনা। সালাত দুই দুই রাকাত করে, এখানে ফরজ সালাত উদ্দেশ্য নয় তা পরিষ্কার, কারণ ফরজ সালাত জোহর আমরা চার রাকাত পড়ি, মাগরিব তিন রাকাত পড়ি, আসর তিন রাকাত, চার রাকাত, এশা চার রাকাত। তাহলে আসসালাতু মাসনা মাসনা, সালাত দুই দুই রাকাত করে, নিশ্চয়ই এটার উদ্দেশ্য ফরজ সালাত নয়। তাহলে কোন সালাত? নফল সালাত। ফরজের বাইরে যত সালাত সবগুলোই নফল, ফরজের বাহিরে যত সালাত সবগুলোই নফল। আমরা যে সুন্নাত বলি, আবার এর ভিতরে সুন্নাতে মুয়াক্কাদা জায়েদা, এগুলো মূলত ফোকাহাদের পরিভাষা, ফোকাহারা পরবর্তীতে তৈরি করেছেন। কোরআন এবং হাদিসের পরিভাষায় সালাত দুই রকম, হয়তো ফরজ নইলে নফল, আর নফল যত সালাত সবগুলোই দুই দুই রাকাত করে পড়া। এরপরে নফলের মধ্যে কিছু নফল আছে এরকম যেগুলোর গুরুত্ব খুব বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়েছেন, যেমন ফজরের দুই রাকাত সুন্নাত বলা হয়, এটাও নফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পড়েছেন, নিয়মিত আদায় করেছেন, গুরুত্ব বেশি, এ কারণে বলা হয় সুন্নাত মুয়াক্কাদা। সুন্না মানে তরিকা, রাসূলের তরিকা, মুয়াক্কাদা মানে যার গুরুত্ব আছে। কিছু আছে এরকম, এরকম বারো রাকাত সুন্নাত আছে, ফজরের আগে দুই রাকাত, জোহরের আগে চার রাকাত, পরে দুই রাকাত, এই ছয় রাকাত, মোট আট হলো, মাগরিবের পরে দুই রাকাত দশ, এশার পরে দুই, কত হলো? হ্যাঁ, তো এই বারো রাকাত সম্পর্কে হাদিসে স্পেশাল ভাবে আলোচনা করা আছে। কেউ কেউ বলেছেন জোহরের আগে দুই রাকাত, তারা আবার আসরের আগে দুই রাকাতের কথা বলেছেন বারো রাকাত পূরণ করার জন্য, কিন্তু এটা সঠিক না। আসরের পরে চার রাকাতের যে আছে ওটার গুরুত্ব এত বেশি না যেমন এই বারো রাকাতের গুরুত্ব আছে। বাকি হলো এক সালামে না দুই সালামে, জোহরের আগে চার রাকাত যেখানে উল্লেখ আছে সেখানে এক সালাম বা দুই সালাম উল্লেখ করা হয় নাই, এই কারণে ওলামাদের মধ্যে দুইটা মত এসে গেছে। একটা মত যারা বলেন যে ফরজ ছাড়া যত নফল সব দুই দুই রাকাত করে, তারা বলেন যে জোহরের আগে চার রাকাত করে দুই দুই রাকাত করে পড়তে হবে। আর অন্য যারা তারা বলেছেন যে না, জোহরের আগে চার রাকাত বলেছেন, এখানে যদি আলাদা সালাম ফিরানো প্রয়োজন হতো তাহলে বলতেন, তা তো বলেন নাই। যখন বলেন নাই তাহলে বোঝা যায় যে ওই যে ফরজ সালাত দুই দুই রাকাত করে ওটা যেমন নফল সালাতের জন্য, ফরজ সালাতের জন্য না, এর থেকে এটা আলাদা। ঠিক এই বারো রাকাত যে সুন্নাত আছে এগুলো এর থেকে আলাদা। এই কারণে অনেকে বলেছেন যে জোহরের সুন্নাত চার রাকাত এক সালামায় পড়া যাবে, এটার জন্য দুই সালামের প্রয়োজন নেই। তো যাই হোক, নফল সালাত দুই দুই রাকাত করে এটা অনেকগুলো হাদিসে আছে, সেই হিসাবে কেউ যদি দুই সালামে চার রাকাত পড়ে তাও শুদ্ধ আছে। আবার যদি কেউ চার রাকাতের কথা বলা হয়েছে, মাঝখানে সালাম ফিরাবার কথা উল্লেখ নেই, অতএব চার রাকাত পুরোটা এক সালামে পড়ব, সেক্ষেত্রেও বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এগুলো এমন বিষয় না যে দুই দুই চারও হবে পাঁচ হবে তা হবে না, এটা এই বিষয় না। অনেকগুলো বিষয় আছে এরকম যেগুলো দুটোই সই হতে পারে, আর কতগুলো বিষয় এরকম আছে যেখানে দুটো সই হওয়ার কোনো সুযোগ নেই। দুই দুই চার হবে পাঁচ হবে না এটা ঠিক, কিন্তু কেরাতের ক্ষেত্রে বা সালাতের রাকাতের ক্ষেত্রে এগুলো সাংঘর্ষিক নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটা বিচার আসলো যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত নিয়ে গণ্ডগোল লাগাইলেন, একজন তেলাওয়াত করছেন একরকম আর একজন আরেক রকম। উনি বললেন তুমি যে তেলাওয়াত করেছো তা হয় নাই, উনি বললেন না তুমি তেলাওয়াত করো কেমনে পড়ো শুনি, তো সে তেলাওয়াত করলো, বললো তোমারটা হয় নাই, আমি আল্লাহর রাসূলকে এরকম পড়তে শুনেছি। উভয় পক্ষের কাছে অস্ত্র আছে, যুদ্ধ লাগার উপক্রম হয়ে গেল, সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে না, আমরা যুদ্ধ না করে বরং আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করবো বিষয়টা কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলে তিনি বলে আচ্ছা তুমি পড়ো, সে পড়লো, বলেন হ্যাঁ এভাবেই কোরআন নাযিল হয়েছে। এরপরে আর একজনকে বলো তুমি পড়ো, সেও পড়লো, বললেন হ্যাঁ এভাবেই কোরআন নাযিল হয়েছে, দুটোই শুদ্ধ। তার অর্থ হচ্ছে এই, কোরআন প্রথমে নাযিল হয়েছিল কুরাইশদের ভাষা অনুযায়ী, কিন্তু কুরাইশদের ভাষা আরবের বিভিন্ন গোত্রীয় ভাষা থেকে কিছুটা পার্থক্য আছে, উচ্চারণ সকলের এক না। আপনারা যারা সৌদি আরবে আছেন বা গেছেন তারা জানেন মিশরের লোকেরা আরবিতে কথা বলে, কিন্তু ওদেরকে আপনি জিম উচ্চারণ করতে পারবেন না, পিটাইলেও পারবে না। হাজ হা দিন যাবার হাজ, ওরা বলে হাগ হাগ, আপনি বলেন হাজ হাগ, আপনি বলেন বাংলাদেশ লাগবে, ওরা ঠিকই পড়বে বাংলাদেশ লাগবে, জিম দিয়া কি দিয়ে লাগবে, জিম দিয়ে লাগবে, ওরা জিম উচ্চারণ করতে পারে না। তো এরকম ভাবে জিদ্দা মিশরীদেরকে জিজ্ঞেস করবেন তারা বলে গিদ্দা গিদ্দা, জিদ্দা বলতে পারে না। তো আরবের মধ্যে ভাষাগত পার্থক্য ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এজন্য বলেছেন উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফিন, কোরআন সাতটা ভাষায় নাযিল হয়েছে আঞ্চলিক ভাষায়। তার মানে প্রথমে কোরাইশদের ভাষায় নাযিল হলো, অন্যান্য আরবদের জন্য কঠিন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিব্রাইলকে অনুরোধ করলেন আর এক ভাষায় পড়ার জন্য, সেভাবে পড়লেন। এরপর বলে আর একটা ভাষা, আর এক গোত্রের ভাষা হুজাইল, এরকম আর এক গোত্র ছিল, বিভিন্ন গোত্রের ভাষায় তেলাওয়াত করা হলো। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে উভয়টাই সহি। তো নফল সালাতের ক্ষেত্রে যদি কেউ চার রাকাত এক সালামে পড়ে পড়তে পারে, সেক্ষেত্রেও মূলত আত্মাহিয়াত পর্যন্ত পড়া হয়ে গেলে দুই রাকাত তার হয়ে গেছে। ইচ্ছে করলে চার রাকাতের নিয়ত করেছিল, দুই রাকাত পড়ে ফেলেছে, এরপরে তার কাজ আছে সালাম ফিরে দিল, অসুবিধা নাই, চলে যেতে পারে। কারণ নফল সালাত দুই রাকাত করেই তার দায়িত্বে আসে, চার রাকাত একত্রে আসে না। সে সূত্রে সালাম ফিরালে অসুবিধা নেই, বরং সালাম ফিরানোটাই ভালো, দুই রাকাতের এটা ভালো, তাহলে সব হাদিস আমল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি ছাড়া বাকি 72টি দল জাহান্নামে যাবে। আমার প্রশ্ন হল, 72 দলের মধ্যে কোন লোক যদি নেককার হয় জাহান্নাম থেকে কোনোদিন মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে কিনা জানতে চাই। নেককার আবু জাহালরাও নেককার ছিল, আবু জাহালরা একেবারে বদকার ছিল না, আবু জাহালরা অনেক ন্যাক কাজ করত, খানায় কাবা নির্মাণ করত, দেখাশোনা করত, হাজীদেরকে পানি খাওয়াইত, বাইতুল্লাহ তওয়াফ করত, আবু জাহেল কাবার সামনে পড়ে থাকত, আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে সর্বপ্রথম দেখা হয়েছিল কার সাথে? আবু জাহেলের সাথে দেখা হয়েছিল, এবং আল্লাহর নবী আবু জাহেলকে বলেছিলেন, আবু জাহেল দৌড়ে গেল মামাকে একটু বসো, আবু বকরের কাছে চলে গেল, আবু বকর তুমি যার সঙ্গে চলো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আগেই বলেছিলাম যে তার মাথা খারাপ আছে, বিশ্বাস করাইতে পারি না, আজকে তুমি পারবা, আজকে বিশ্বাস করবে। বলে কি বলে বলো? এই কাহিনী বললো, সে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সাত আসমান ভেদ করে অনেক উপরে চলে গেছে। তো এটা আবু জাহেল গেছিল আবু বকরের কাছে, আবু জাহেলরাও তো নেককার ছিল, খারাপ ছিল না। প্রথম হচ্ছে, যে কোনো ন্যাক করুক না কেন, পরকালে মুক্তি পাওয়ার জন্য শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক ঈমান শর্ত। কি শর্ত? যদি কারো আকীদার মধ্যে শিরক থাকে, সে যত বড় ন্যাককার হোক সে জাহান্নামি। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি فقد حرم الله عليه الجنه ومأواه النار। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল তার উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। পরিষ্কার হয়ে গেল, শিরিক নিয়ে কেউ মারা গেলে জান্নাত পাবে না। যদি কেউ জান্নাত পেত তাহলে আল্লাহর নবীর চাচা আবু তালেব আগে পেত, আবু তালেব জাহান্নামী, স্পষ্ট বলে যাচ্ছে। অতএব শিরিক অবস্থায় মারা গেলে সে জান্নাত পাবে না। রইল শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করেছে, এটা ভিন্ন বিষয়, শিরিক করেছে তার মধ্যে কাফেরদের কোয়ালিটি আছে। একটা কাফের শিরিক বেশি করেছে, অন্য অন্য পাপ করেছে, আরেকটা কাফের মুশরিক বাকি সে পাপ কাজ কম করেছে, তাহলে ওদের মধ্যে শাস্তি বেশি কম হবে। আবু তালেবের শাস্তি আর আবু লাহাবের শাস্তি কি এক হবে? আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে কম, তো কোয়ালিটি বেশ কম হতে পারে, নাজাত পাবে না। পক্ষান্তরে যারা শিরিক করে নাই, শিরক করে নাই, এরা জাহান্নামে গেলেও এক সময় মুক্তি পাবে, হয়তো আল্লাহ মাফ করে দিবেন, নতুবা শাস্তি ভোগ করে জান্নাত পাবে। শিরক মুক্ত যারা তারা চিরস্থায়ী জাহান্নামে হবে না, আর শিরক যুক্ত যারা তারা কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে হবে। পিতা যদি কোনো মেয়েকে ভালোবাসে বা বিয়ের প্রস্তাব দেয়, কোনো কারণে বিয়ে না হয়, ছেলে কি ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারবে? আর বিয়ে না করে থাকে, বাপে যাকে বিয়ে করার জন্য প্রস্তাব করেছিল ছেলে ওই মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? এক্ষেত্রে বিয়ে যদি না করে থাকে অথবা কাম ভাব নিয়ে ওই মেয়ের কোন গোপন অঙ্গ দিকে দৃষ্টি না করে থাকে তাহলে বিয়ে করতে পারবে, আর যদি এরকম কিছু হয়ে থাকে বিয়ে করতে পারবে না। এমনকি বাপ যদি কোন মহিলার সঙ্গে জেনাও লিপ্ত হয়ে থাকে তাকেও বিয়ে করা যাবে না। একজন লোকের ফজরের নামাজ কাজা হলো, সে ভাবলো জোহরের ফরজ নামাজের আগে পড়ে নিবে, মসজিদে গিয়ে দেখলো ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, এখন সে ব্যক্তি কি করবে, ফজরের নামাজ পড়বে নাকি ইমাম সাহেবের সাথে জোহরের নামাজ পড়বে? এটা একটা তারতিবের মাসআলা আছে, ওই লোকের জীবনে আরো কাজা আছে কিনা, এবং সেই কাজা ছয় রাকাতের বেশি কিনা, অর্থাৎ একদিনের সালাতের চেয়ে বেশি কিনা। যদি একদিনের সালাতের চেয়ে বেশি কাজা তার দায়িত্বে আরো থেকে থাকে তাহলে সে জামাতে অংশগ্রহণ করবে, তাকে সাহেবের তারতিব বলা হয় না। আর যদি কারো এসে সালাত কম থাকে, কাজা কম আছে, তাকে সাহেবের তারতিব বলা হয়, তার কাজ হচ্ছে আগে কাজা আদায় করে তারপরে অক্তিয়া সালাত আদায় করবে, এটাকে তারতিব বলা হয়, ধারাবাহিকতা রক্ষা করা। এটা তিন কারণে এই ধারাবাহিকতা রক্ষা করা জরুরি না। এক নম্বর কারণ হচ্ছে ভুলে গেছে, সে যে হজর পড়ে নাই এটা ভুলে গেছে, মনে নাই, জোহর পড়ে ফেলার পরে ফজরের কথা মনে পড়ল, তাহলে এখন সে শুধু ফজরটা পড়ে নেবে, জোহর তাকে আবার পুনর্বার পড়তে হবে না। এরকম ভাবে আর একটা কারণ হচ্ছে সময় চলে যাচ্ছে, কাজা পড়তে গেলে অক্তিও কাজা হয়ে যাবে, এক্ষেত্রে আগে অক্তিটা পড়ে নেবে, কাজাটা পরে পড়বে, দুই কারণ। তিন নম্বর কারণ হচ্ছে যদি কাজা এত বেশি হয়ে গেছে, একদিনের সালাতের চেয়ে বেশি হয়ে গেছে, তো তাহলে আর তার তারতিব নাই, তাহলে সে আগে পরে করতে পারে, আগে অক্তিও পড়ে নেবে তারপরে কাজা আদায় করবে। তো এই জন্য যিনি প্রশ্ন করেছেন তার অবস্থা নির্ভর করবে। এটা ফজরে আজান হয়ে গেলে কিছু লোক এমন জায়গায় ঘুমানো আছে যেখানে আজানের শব্দ শোনা যায় না, আমি তাদেরকে নামাজের জন্য সকালে সবার ঘুম ভেঙে যায়, ডাকলে সকলের ঘুম ভেঙে যায়, আমার এই ডাকটা বৈধ কিনা, এবং ঘুমের অসুবিধা হয় বলে তাদের অনেকে আমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায় এবং খারাপ ব্যবহার করে, এখন আমি কি করব? হ্যাঁ, এটা হচ্ছে যাদের উপরে সালাত ফরজ তাদেরকে ডাকতে হবে, এতে ঘুম নষ্ট হলে আপত্তির কিছু নেই। যাদেরকে ডাকার পরে আপনি আপত্তি করে তারা মুসলিম কিনা, তাদের উপরে সালাত ফরজ কিনা সন্দেহ আছে, কারণ হচ্ছে কোন মুসলিমকে যদি সালাতের জন্য ডাকা হয় আর সে বলবে আমার ঘুমে ডিস্টার্ব করলো কি জন্য, এটা কোনো মুসলিমের উত্তর না, বরং সে শুকরিয়া আদায় করবে যে আপনি সালাতের জন্য আমাকে আহ্বান করলেন, ডাকলেন। যখন সে সালাতে নিজে উঠে না, উঠাইলে পরে সে রাগ করে, ঝগড়া করে, এই ব্যক্তিকে আপনি নতুন করে ইসলামের দাওয়াত দেন, সালাতের দাওয়াতে সে ইসলামের দাওয়াত দেন, এই ব্যক্তি কি হতে হবে? কারণ সালাত অন্য অন্য গুনাহের মতো না, অন্য অন্য গুনাহ করলে ইমান যায় না, যদি হালাল মনে করে না করে, ধোকায় পরে গুনাহ করেছে, ইমান নষ্ট হবে না, গুনাহগার হবে। কিন্তু সালাত একমাত্র ইবাদত, যেটা যদি কোনো ব্যক্তি আদায় না করে তার ইমান যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি একত্র সালাত ইচ্ছে করে তরক করল, ত্যাগ করল, ফাকাদ কাফারা, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। এই তর্জমা একটা, আর একটা তর্জমা কেউ করেছে ফাকাদ কাফারা মানে কুফুরি করেছে। তো দ্বিতীয়টাই যদি ধরি সতর্কতার জন্য, কুফুরি করেছে তাহলেও তো কুফুরি করেছে, এখন কাফের হয় না হয়তো, কিন্তু এটা এরকম, একজন লোক পাঁচ টাকা পকেট নিয়ে ঘুরে আর বলে আমার কাছে পয়সা আছে, সমাজ তাকে পয়সাওয়ালা বলবে না, কিন্তু যদি এই পাঁচ টাকা করে সে দৈনিক জমা করে, জমা করতে করতে একসময় তার কাছে এত পয়সা হয়ে যাবে সমাজ তাকে পয়সাওয়ালা বলবে। ঠিক এরকম ভাবে এক অক্ত সালাত আদায় করলে যদি আপনি কাফের নাও বলেন, কুফুরি করেছে এবারে সবাই একমত, তাহলে দৈনিক যদি পাঁচ অক্ত সালাত আদায় না করে কয়টা কুফুরি করল? পাঁচটা কুফুরি জমা করল। সপ্তাহে কয়টা, মাসে কয়টা, বছরে কয়টা? এরকম ভাবে যে ব্যক্তি তার জীবনের বড় একটা অংশ সালাতবিহীন কাটিয়ে দিল, সে ব্যক্তি কুফুরি জমা করতে করতে এক সময় কুফুরওয়ালা হয়ে যাবে। আর কুফুরওয়ালাকে আরবিতে বলে কাফের। কি বলে? পরিষ্কার বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, সালাত আদায় করা। যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে মুসলিম না। এই কারণেই আল্লাহর নবীর যুগের মুনাফিকরা পাঁচ অক্ত সালাত জামাত আদায় করত। মুনাফিকরা পাঁচ অক্ত সালাত জামাত আদায় করত, কারণ তারা জানত যদি আমরা সালাত জামাত আদায় না করি ধরা পড়ে যাব, মুনাফিক ধরা পড়ে যাব, আর আমাদের মুসলিম পরিচয়দেরকে বিশ্বাস করবে না। এই কারণে সালাত জামাতের সঙ্গে আদায় করত মুনাফিকরা পর্যন্ত। হাদিসে এটাও বলা আছে, সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহর নবীর সাহাবীরা সালাত ছাড়া অন্য কোন গুনাহ করাকে কুফুরি মনে করত না। তার মানে চোর চুরি করলে কুফুরি করে নাই, গুনাহ করেছে, গুনাহ কাবিরা করেছে, জেনাকার জেনা করেছে, গুনাহে কাবিরা করেছে, বড় অন্যায় করেছে, হালাল মনে না করেছে কাফের হবে না, হালাল মনে না করেছে কাফের হবে না। কিন্তু একজন লোক সালাত তরক করলো নিয়মিত, একটা সালাত তরক করলো, কয়টা কি করলো? একটা কুফুরি করলো। দুইটা সালাত তরক করলো, কি করলো? দুইটা কুফুরি করলো। এইভাবে আস্তে আস্তে কুফুরি করতে করতে সে কাফের হয়ে যায়। এরপরে যদি তার স্ত্রী নামাজি হয় আর স্বামী বেনামাজি হয় অথবা উল্টো হয়, বিয়ে থাকবে না, এই লোকটার জানাজা পড়া যাবে না, এই লোকটাকে মুসলিমদের কবরস্থান দাফন করা যাবে না, অনেক বিষয় জড়িত আছে। এই জন্য নিজে সালাত কায়েম করতে হবে, পরিবারের সদস্যদেরকে সালাতের জন্য অবস্থ করতে হবে, ডাকতে হবে। ডাকলে যদি বিরক্তিকর মনে করে তার থেকে সম্পর্ক বর্জন করা জরুরি। একজনের পাঁচ লক্ষ টাকা আছে, এর মধ্যে চার লক্ষ টাকা ধার দেওয়া আছে আর এক লক্ষ টাকা ব্যাংকে আছে, তাহলে জাকাত কি পাঁচ লক্ষের উপর হবে নাকি এক লক্ষের উপর হবে? যদি সে মাসিকভাবে লভ্যাংশ হিসাবে কোনো টাকা পায় তাহলে জাকাতের টাকা দিতে হবে নাকি যে টাকা আছে সেই টাকা জাকাত দিতে হবে? দুইটা প্রশ্ন হলো। প্রথমত হলো এই যে আপনার নিকটে এক লাখ টাকা আছে আর ধার দিয়েছেন চার লাখ টাকা, আপনি মোট পাঁচ লাখ টাকা জাকাত দিবেন, আপনার মালিকানায় যত টাকা আছে সব টাকার জাকাত দিতে হবে। ব্যাংকে আছে যে কয় লাখ, পাওনা আছেন যে কয় লাখ, অথবা আপনার নিজের নিকটে আছে যা, এরকম লভ্যাংশ যা যুক্ত হবে সব মিলিয়ে বৎসরান্তে যা হবে ওটা জাকাত দিতে হবে। মনে করুন পাঁচ লাখ টাকা আপনার আছে মালিকানায়, আর ওর সঙ্গে আরো লাভ যুক্ত হলো দশ হাজার টাকা, বছর শেষে আপনি পাঁচ লাখ দশ হাজার টাকার আড়াই ভাগ জাকাত দিবেন, অর্থাৎ বছর শেষে আপনার কাছে যা থাকবে লাভ সহ পুরোটা জাকাত দিতে হবে। ওটার জন্য আলাদা বছর পূর্ণ হওয়ার কোনো জরুরত নাই। জাকাতের মাত্রা জানার জন্য আমার একটা কিতাব আছে, কিতাবুজ জাকাত, এটা আপনারা পড়বেন। আর ইনশাআল্লাহ আমরা ফেকুস সিয়ামের পরে পরবর্তী ক্লাসটা করবো ফেকুস জাকাত নিয়ে, জাকাতের উপরে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। আপনারা পড়াশোনা করবেন, বুঝতে যাতে পারবেন ইনশাআল্লাহ। হেজবুত তাহরীরের ভাইরা সেনাবাহিনীতে মুসলিম সেনাবাহিনী বলে সম্বোধন করে, তাদেরকে তাগুতের বাহিনী বলতে তারা নারাজ। এ ব্যাপারে আপনার মতামত কি এবং কিভাবে হেজবুত তাহরীরের ভাইদেরকে দাওয়া দেওয়া যেতে পারে? এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে, যখনই কোনো দল তৈরি হয়ে যায় তখনই তাদের আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আমরা এই জন্য কোনো দল ফেরকা আমরা পছন্দ করি না, আমরা বলি আমরা মুসলিম, কোরআনে আমাদের এই পরিচয় দেওয়া আছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই মিল্লাত ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নামকরণ করেছেন কি মুসলিম, এটাই আমাদের পরিচয় দেওয়া আছে কোরআনে, এই পরিচয় দিতে বলা হয়েছে। কোরআন বলছে আমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান এবং নিজে আমল করে, নেক আমল করে, ওয়া ক্বালা এবং সে বলে নিজের পরিচয় দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম, আমি একজন। এরপরে কোরআনে আরো আয়াত আছে, আল্লাহ বলছেন মুসলিম অবস্থায় মরতে, কোরআনে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর খবরদার মুসলিম অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। আয়াতগুলো একেবারে দলিল সহ লেখা আছে আমার কিতাব আছে, একটা কিতাবুদ দাওয়া, কি নাম, আপনারা দাওয়াতি কার্যক্রম করার জন্য এই কিতাবটা অবশ্যই রাখবেন, ওখানে আমাদের পরিচয় দেওয়া আছে, আমাদের আকীদা দেওয়া আছে, আমাদের দৃষ্টিভঙ্গি দেওয়া আছে, দাওয়াতি কার্যক্রম কেমনে চালাবেন তা বলা আছে। অনেকে প্রশ্ন করে কেমনে দাওয়াতি কাজ করবো, আরে ভাই ওই কিতাবটাই তো লিখেছে এইটাদের জন্য, দাওয়াত দিবেন আল্লাহর দিকে, ইসলামের দাওয়াত, কোরআন সুন্নার দাওয়াত, কোন ব্যক্তির দিকে না, কোন দলের দিকে না, কারো মুরিদ বানাবার জন্য না, জসীমউদ্দীন রহমানের মুরিদ বানাবার জন্য না, এই নামটা বলার কোনো প্রয়োজন নেই। জসীমউদ্দীন রহমানি যে দলিল থেকে কথা বলে আপনাকে সেই দলিলগুলো দেওয়া আছে, নিজে নোট করেন, ওই দলিল দিয়ে আপনিও দাওয়াত পেশ করেন, তাহলে আর কারো হাওয়ালা দরকার নেই, কোনো ব্যক্তির কথা উল্লেখ করার কোনো প্রয়োজন হবে না। হিজবুত তাহরির একটা দল, দল যখনই হবে তখনই তাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা হবে, এই দলের ছেলেরা এমনি ভালো দিনী জজ্বা আছে, হকের তালাশ আছে, কিন্তু হকের তালাশ করতে গিয়েই তেমন বিভ্রান্তির মধ্যে পড়ে। তাকিউদ্দিন নাভানি একজন ব্যক্তি, ওনার কিছু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ছিল, উনি একটা দল তৈরি করেছেন, এই দলের অনুসারীদেরকে বলা হয় হিজবুত তাহরির। এই হিজবুত তাহরিরের দিন কায়েমের ব্যাপারে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে তারা মনে করে জেহাদ পরিচালনা করবে খলিফাতুল মুসলিমিনরা, আগে রাষ্ট্র গঠন হবে তারপরে রাষ্ট্রীয়ভাবে জেহাদ হবে, এর আগে জেহাদ ফরজ না, এইটা হলো একটা হাদিস পরিপন্থী কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইয়াকাতিলুনা আলাল হক্কি, আমার উম্মতের একটা দল সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা যুদ্ধ করবে, কি করবে, ইয়াকাতিলুনা কিতাল করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু মাউদিন মানযুবাতানি আল্লাহু তাআলা ইলা আন ইয়াকাতিল আখির হাযিহি উম্মাতি আদ-দাজ্জাল লা ইয়াবতুলুহু যাওরু যায়র ওয়ালা আযাবুল, আল্লাহ তাআলা যেদিন থেকে আমাকে জিহাদের নির্দেশ দিয়েছেন ওই দিন থেকে দাজ্জালকে হত্যা করা পর্যন্ত জিহাদ চলবে, কোন জালেমের জুলুম আর কোন ন্যায়পরায়ণের ন্যায়পরায়ণতা এটাকে বন্ধ করতে পারবে না, জিহাদ চলতে থাকবে। হিজবুত তাহরির বলল যে খলিফা তার অধীনে জিহাদ চলবে, সারা জিহাদ চলবে না। এরা আসলে খলিফা আর ইমামের পার্থক্য বুঝতে পারে নাই। হাদিসে বলা আছে আল ইমামুল জিন্না, মুসলিমদের ইমাম থাকবে, তার মানে খেলাফত ব্যবস্থা যদি না থাকে, মুসলিমদের দখলে কোনো ল্যান্ড না থাকে, জেহাদ বন্ধ হবে না, মুসলিমরা যে ইমাম বানাবে সেই ইমামের নেতৃত্বে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমামুল জিন্না, ইমাম ঢাল ইতাতালু মিন ওয়ারাইহি, এই ঢালের আড়ালে, ইমামের আড়ালে যুদ্ধ করতে হবে। পরিষ্কার হয়ে গেল। এরপরে আপনি মনে করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি নিজের মাল রক্ষা করতে গিয়ে শহীদ হয় সে শহীদ, যে ব্যক্তি নিজের জান হেফাজত করতে গিয়ে কেয়ে যায় যুদ্ধের মারা যায় সে শহীদ। এখন হিজবুত তাহরিকে জিজ্ঞেস করব, তোমার মাকে বা তোমার বোনকে দুশ্মনদের সৈনিকে ভেঙে যাচ্ছে বা তোমার সামনে ধর্ষণ করছে, তুমি তখন বলবে যেহেতু খলিফা নাই আমি কিছু করতে পারবো না, নাকি তুমি লড়াই করতে যাবে? ওরা নিজেরাও মূলত আপনারা দেখেছেন ওই যে মতিঝিল একটা পুলিশকে আছাড় মারলো, আমি তখন একজনকে ফোন দিয়ে বলেছিলাম ভাই আপনাদের তো খলিফা ছাড়া জেহাদ করার কোনো হুকুম নাই, তো আপনি কেন একটা পুলিশকে আছাড় মারলেন? আসল বিষয় হচ্ছে যে তারা আসলে বাস্তবে যা বলে করে তাদের দাবির সাথে মিল নেই, বাস্তবে তারাও জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে এবং পড়ছে, খালি খালি মানুষকে একটা বিভ্রান্ত করে। কারণ বাস্তব ময়দানে আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে তারাও ঝাঁপিয়ে পড়ে, তখন আর বলে না না না খেলাফত কায়েম হোক তারপরে যুদ্ধ করবো, খেলাফত কায়েম হোক তারপরে অন্যায় প্রতিবাদ করবো, তা তারা করে না। এটা তার নিজেরা করতে পারে, হেজবুত তাহরিকরা করে না এটা। তারপরে দুই নম্বর বিষয় যেটা, তাদের আর একটা ভুল ভ্রান্ত মতামত আছে, তা হচ্ছে তারা হিসাব করে বিশ্বের মুসলিম দেশের যত সেনাবাহিনী সব নাকি মুসলিম সেনাবাহিনী, মুসলিম সেনাবাহিনী। তা আমি ওনাদেরকে বলি যে যদি মুসলিম সেনাবাহিনী হয়ে থাকে ওরা আপনাদের হিসাব মতো, তাহলে মাশা আল্লাহ আপনারা এখন এমন একটা বিদ্রোহ করেন যেই বিদ্রোহের মাধ্যমে মনে করেন বাংলাদেশ পুলিশ পারল না, বিজেপিও পারল না, তো ডাকবে কাদেরকে? তখন সেনাবাহিনী কি ওনার ইসলামের পক্ষে আসবে না বিপক্ষে দাঁড়াবে? এই যতগুলো মুসলিম দেশে ইসলামের পক্ষে যে আন্দোলন করছে তাদেরকে মারতেছে, কারা মারতেছে? সিরিয়া দেখুকেরা। ওনাদের হিসাব মতে বাশার আল আসাদের সৈনিকরাও মুসলিম সেনা, তো মুসলিম সেনারা যারা ইসলামের পক্ষে কাজ করছে তাদের হত্যা করছে কিনা? যুগে যুগে এই সেনাবাহিনীর মাধ্যমেই তো মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। কাজে এগুলো তাদের বুঝার ভুল। আমরা তাদেরকে দাওয়াত দিব যে আসলে কোরআন সুন্নাকে সহিভাবে বোঝার জন্য কে কি চশমা পরাইল এই চশমাগুলো খুলুক। এদের দৃষ্টিতে আজকে যারা মুসলিম উম্মার পক্ষে যুদ্ধ করছে আফগানিস্তানে, ফিলিস্তিনে, ইরাকে, সিরিয়ায়, বার্মায়, এরা এদের দৃষ্টিতে ভুল পথে আছে, ভুল পথে আছে। আমি বলি আজকে যারা আল্লাহর নবীর হাদিসকে অনুসরণ করে তায়েফের মানুষরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যেই দল আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে এবং সবসময় তারা যুদ্ধ চালিয়ে যাবে, এই দলটা এখন কারা? হাদিস অনুযায়ী তালাশ করো, তালাশ করে তারপরে এই হাদিস অনুযায়ী যারা আছে তাদেরকে মেনে চলো, খামাখা মানুষকে বিভ্রান্ত করো না। এটাই আমাদের হিজবুত তাহরির ব্যাপারে পরামর্শ। বিস্তারিত আমার দিন কায়েমের সঠিক পথ বলতে অনেক প্রশ্নোত্তর দেওয়া আছে, মূলত প্রশ্ন বলবেন, এই প্রশ্ন উত্তর দেওয়া আছে দলিল সহ বিস্তারিত দলিল, দিন কায়েমের সঠিক পথ একটা বই আছে আমার লেখা, এই প্রশ্নগুলো দেওয়া আছে সেখানে, উত্তর দেওয়া আছে, ওখান থেকে আমরা বুঝতে দেখে নেবেন। ইমাম মসজিদের কিছু অংশ না নিয়ে সম্পূর্ণ মেহরাবের ভিতর দাঁড়িয়েছে, নামাজ আদায় করলে মুক্তাদিদের নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, বাকি মেহরাবটা আসলে মসজিদের বাইরের অংশ ধরা হয়, সেই হিসাবে ইমাম সাহেবের উচিত মসজিদের ভিতরে দাঁড়ানো, মেহরাবের ভিতরে না দাঁড়ানো, তারপরেও যদি দাঁড়িয়ে যায় নামাজ হবে না এমন কথা না, মাত্র হবে কিন্তু নামাজ হয়ে যাবে। মেয়েদের মাথার সামনের চুল কাটা যাবে না? মেয়েদের মাথার চুল কাটা যাবে না, মেয়েদের মাথার চুল কাটা যাবে না। পুরুষের দাড়ির যে হুকুম, মেয়ে লোকের চুলের সে হুকুম। তবে যদি সামনে এমন কোনো চুল থাকে যা ভাগ করে পিছনে নেওয়া যায় না, চোখে পড়ে, এরকমই ক্ষতিকর হয়, তো তাহলে তা কাটা যাবে ক্ষতি থেকে বাঁচার জন্য, ফ্যাশনের জন্য না। এবার এক প্রশ্ন করেছে, রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা যাবে? এটা হাদিসে আছে নাই তা না, অনেকে এটা আমল করে, আমি আরবদেরকে জিজ্ঞেস করেছি উপর সম্পর্কে, হাদিসে আছে এটা। তো ওরা বলেছে যে দেখেন দুই রকম আমলই পাওয়া যায়, রুকুর থেকে উঠে হাত বেঁধেছেন তার আমলও পাওয়া যায়, আবার হাত বাঁধেন নাই সে আমলও পাওয়া যায়। কাজে এখানে দুই রকম সুযোগ আছে, ওভাবে আমল করা যেতে পারে। কবুতরের টয়লেট কি নাপাক? হাত কবুতর এরকম ছোট ছোট পায়ে যে এগুলো আছে এগুলো পাক আছে, এগুলো নাপাক না। শহীদদের পুরস্কার আল্লাহ কি বলেছেন? শহীদদের পুরস্কার আল্লাহ তাআলা বলবেন আল্লাহ খুশি হয়ে গেছেন, সবচেয়ে বড় পুরস্কার কি বলবেন? আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমরা আমাকে চাও, তো তারা বলবে আল্লাহ তুমি সব দিয়েছো আমি কি চাবো? আল্লাহ বলে আবার বলুন চাও। যখন দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাদেরকে চাওয়ার জন্য বারবার বলছেন সারছেন না, তখন তারা বলবে আল্লাহ আমরা চাচ্ছি এই যে আমাদেরকে আবার জীবিত করে দুনিয়ায় পাঠাও, আবার আমরা তোমার রাস্তায় যুদ্ধ করে শহীদ আসি। আল্লাহ বলে না এটা আর হবে না, তাহলে আমাদের আর কিছু চাওয়ার নাই। আল্লাহ বলেন যাও তোমরা জান্নাতে বসবাস করো, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আছি। এটা সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহর সন্তুষ্টি চার বড় কোন পুরস্কার? পুরুষদের জন্য হুর গিলমান এ কথা বলা হয়েছে, কিন্তু নারীদের জন্য কি হবে তার উত্তর দেবেন কি? আসলে বিষয়টা আছে হুর বলা হয়েছে, হুর কেউ কেউ বলেছেন এটা পুরুষ মেয়েলোক উভয়ের জন্য প্রযোজ্য, কাজে এটাকে মেয়েলোক বানানো ঠিক না। হুর আরবিতে স্ত্রীলিঙ্গের চারটা লক্ষণ আছে, এক হলো সাথে তা থাকে, এখানে তা নাই, হৌরাতুন এরকম বলা হয় নাই, অথবা শেষে আলিফ থাকে, হুবলা আলিফ মকসুরা, অথবা হামরাও আলিফ মামদুদা, এরকম কোনো কিছু এখানে নেই। তাহলে আবার আসার সব শেষে লম্বা তা থাকে, ফাইলাতুন, এখানে কোনোটাই নেই। সেই হিসেবে হৌর শব্দকে মেয়েলোক বানানো ঠিক হবে না, এটা হলো একদল আলেমদের বক্তব্য। এটা যদি আমরা মেনে নেই তাহলে আর কোনো দ্বিমত থাকে না, তাহলে আর এই প্রশ্নই আসবে না যে মেয়েলোকদের হুর হবে কি পুরুষদের হুর মেয়েলোকের কি হবে। হুর মেয়েলোক পুরুষ দুরকমই আছে। আর যদি এটা আপনি একমত না হন এবং কিছু কারণও আছে, তো সেক্ষেত্রে আমরা বলবো হুর গেলমান দুইটা শব্দ আছে, গেলমান হচ্ছে গোলামের বহুবচন বালক, তাহলে হুর যদি হয় মেয়েলোক, গেলমান হলো পুরুষ, তাহলে হৌর হবে মেয়ের পুরুষ পুরুষের জন্য, গেলমান হবে মেয়েলোকের জন্য, আর কোনো সমস্যা থাকে না। এছাড়া পুরুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে অনেকগুলো মেয়েলোক ব্যবহার করার সুযোগ দিবে, এমনও হতে পারে আল্লাহ তাআলা মেয়েলোকদেরকে ওখানে এমন পুরুষ দিবেন যার পরে তার আর কোনো চাহিদা থাকবে না। যেমন দুনিয়াতে একজন পুরুষ চারজন মেয়েলোক বিয়ে করতে পারে, কিন্তু একজন মহিলা চারজন পুরুষ বিয়ে করতে পারে না। তো জান্নাতে এমন ব্যবস্থা হতে পারে, সেক্ষেত্রে আর তার অন্য কোনো পুরুষের প্রয়োজন হবে না, আল্লাহ হয়তো তার স্বামীকে দিবেন, অথবা তাদের স্বামী নেই তাদেরকে এরকম কোন পুরুষের সঙ্গে বিয়ে দিবেন এবং তারা ওখানে যথেষ্ট থাকবে, তাদের আর কোনো চাহিদা থাকবে না। বলে যদি মনে চায়, যদি মনে চাবেই না এরকম মনটাই সেরকম হয়ে যাবে। একজন লোক প্রশ্ন করেছিল যে আমি বড় হুক্কা খাওয়া অভ্যস্ত, আমি যদি জান্নাতে যাই আমাকে আল্লাহ তারা হুক্কো খাওয়ার ব্যবস্থা করবেন কিনা? তো উত্তর দিলেন যে হ্যাঁ, তুমি যদি ওখানে হুক্কা চাও আল্লাহ দিবেন, কারণ কোরআনে বলা আছে আলাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের নফস ওখানে যা করে তাই দিবেন। তবে আমি আল্লাহর কসম করে বলতে পারি ওইখানে এত নিয়ামত পাওয়ার পরে তোমার মনে আর হুক্কা চাবেই না। তো বিষয়টা এমন হতে পারে যে আল্লাহ তাআলা মহিলাদেরকে এরকম পুরুষ দিয়ে দিবেন যার পরে আর তার কোনো পুরুষের চাহিদাই থাকবে না। সালাতের মধ্যে প্রথম রাকাতে সূরা কাউসার এবং দ্বিতীয় রাকাতে সূরা ফিল পড়লে নামাজ সহি হবে কিনা? এতে তরতিবের উল্টায় মাত্র হবে কিন্তু নামাজ হয়ে যাবে। সূরা যদি আগে পরে হয়ে যায় এর দ্বারা সালাত বাতিল হবে না, মাত্র হবে। আর যদি অনিচ্ছাকৃত হয় ভুলে হয় তাহলে মাত্র হবে না, কোনো সমস্যা হবে না, নামাজ বিলকুল শুরু হয়ে যাবে। আমি একজনকে বললাম যে নামাজ নামের প্রথমে গাউসুল আজম বলা ঠিক না। তিনি উত্তরে বললেন, আমরা নামের প্রথমে মাওলানা বলি কেন? আমি উত্তর দিতে পারিনি, আপনি একটু বুঝিয়ে বললেন। সে প্রশ্ন ঠিকই করেছে, আপনারটাও ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, দুইটাই বলো। গাউসুল আজম, গাউস মানে আপনি বুঝে পাবেন তাকে যে কেন ঠিক না। গাউস মানে বিপদে উদ্ধার করা, ত্রাণ করা। আজম মানে সবচেয়ে বড়। দুইটা মিলাইলে কি দাঁড়ায়? গাউসুল আজম সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, কোন মানুষ না আল্লাহ। এখন ওই যে মসজিদের নামে দিয়েছে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদ, গাউসুল আজম সবচেয়ে বড় ত্রাণকর্তা কি আব্দুল কাদের জিলানী না আল্লাহ? কাজে ওই মসজিদও নামের ভিতরেই শিরিক আছে। এইসব মসজিদ গুলোকে বেদাতের উপরে প্রতিষ্ঠা করা হয়েছে, এগুলো বর্জন করা জরুরি। গাউসুল আজম মাঝভান্ডারী গাউসুল আজম হয়ে গেছে, এগুলো সম্পূর্ণ শরীকি কথা। এরকম বান্দা নামাজ, গরিব নামাজ, খাজা গরিব নামাজ, গরিব নামাজ ফাঁসি শব্দ মানে দাতা, গরিবদের দাতা। গরিবদের দাতা কি কোনো মানুষ না আল্লাহ। বান্দা নামাজ, বান্দাকে দান করেনওয়ালা, আতা বক্স গঞ্জে বকস, ফাঁসি শব্দগুলো সব সুফিদের উপাধিগুলো টাইটেল, তারা সব দিয়ে দেয়, যা চায় তাই পায়, কেউ ফেরে না খালি হাতে, খাজার হওয়া দরবার হতে। ওই আকিদারই বহির প্রকাশ হচ্ছে এইসব শব্দগুলো, বান্দা নামাজ, গরিব নামাজ, খাজা নামাজ, জুলফে দারাজ, গেসু দারাজ, গাউসুল আজম, কুতুবি আক্তাব, গাউস, এই সমস্ত শব্দগুলো মমিনদের এগুলো বর্জন করতে হবে। রইলে সেদে বলল মাওলানা লেখেন, মাওলানা শব্দটা বর্জন করা উচিত। সাহাবা একরামদের নামের সঙ্গে মাওলানা নাই, আল্লাহর নবীর নামের সঙ্গে মাওলানা নাই। এখন অনেকে পরে ওয়ালালে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ, পরে এরকম এই মাওলানা বলা বিরুদ্ধে আছে কোথাও হাদিসে? কোরআনে হাদিস কোথাও নাই। তৈরি করা মাওলা মানে মনি, না অর্থ আমাদের, তাই মাওলানা আমাদের মনি কে? না কোন হুজুর। কোরআনে পরিষ্কার বলা আছে আনতা মাওলানা ফাংসুরনা আলাল কওমিল, আনতা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলা। মাওলানা আনতা মানে তুমি, মাওলানা মাওলানা, মাওলা মানে মনি, না মানে আমাদের, তুমি আমাদের মনি, সেই মনি কে? এখন রইল যে আমাদের উপরা যারা বলে তারা কি সিরেক করে না, মানে এই যে বাড়াবাড়ি করেন না। মাওলা শব্দটা বিভিন্ন অর্থে আছে, আমি এগুলো বলছি বর্জন করা উচিত। বাকি এটা লেখলে যে সিরিক হবে তা আবার বলতে চান না, সিরিকের গন্ধ আছে, সিরিক না, কারণ মাওলার আবার ভিন্ন অর্থ আছে। মাওলা অলিউন শব্দ থেকে, অলিউন শব্দের একটা অর্থ আছে বন্ধু, অলিউন শব্দের একটা অর্থ আছে মালিক, মালিক, যেমন আরবরা গোলামের মালিক বলে, গোলামের মালিক, মাওলাল আতাকা, মাওলাল গোলাম, গোলামের মালিক। তো গোলামের মালিক কেউ কি বলে? মাওলা বলে। কি বলে? মাওলা বলে। তাহলে গোলামের মালিক ও মাওলা, অর্থাৎ গোলামের মালিক, এই অর্থে মাওলানা আমাদের বড়জন, আমাদের বন্ধু, আমাদের সাথী, এইসব তাবিল করলে করা যায়, তাবিল করা যায়। বিধায় আমরা বলে দেই যে আপনারা এটাকে শিরিক বলবেন না, বরং বলবেন শিরিকের গন্ধ আছে, বর্জন করা উচিত। এর বিকল্প হিসাবে আলেম বলা যেতে পারে, শেখ বলা যেতে পারে, সম্মান সুযোগ শব্দ সম্মান করা উচিত, তাজিম করা ভালো, আলেমদের তা সম্মান করা ভালো। তো এইসব শব্দ ব্যবহার করা যেতে পারে আর যদি করতে হয়। কোনো একটি জিনিস নগদ মূল্যের চেয়ে কিস্তির মাধ্যমে বেশি মূল্য দিয়ে ক্রয় করা হয়, এটা কি হালাল হবে? এটা সময়ের মূল্য না হচ্ছে, এটা জায়েজ নেই। আমি যখন বাজারে দেখতেই পাচ্ছি একটা ফ্রিজের দাম 20,000 টাকা, বাকি তেলের ওই ফ্রিজকে আমি 25,000 টাকা দিচ্ছি, নিশ্চয়ই তার সময়ের মূল্য, সময়ের বিনিময়ে মূল্য আসে না, এটা ঠিক না। এই ব্যবসা করাকে তারা অনুচিত ব্যবসা করে, এই জন্য এরকম কেনাও ঠিক না, বেচাও ঠিক না, এ থেকে বাঁচা উচিত। নগদে যে দাম বাকি তো সে দামই হবে, বাকির জন্য সময়ের মূল্য দেওয়া এটা যাবে না। এটা এই চক্রবৃদ্ধি সুদের একটা ধরন, সুদ জাহেলি যুগে কেমনে ছিল? আপনি 50,000 টাকা নিলেন, এক বছরে সুদ হবে 1,000 টাকা, পরবর্তী বছর আবার ওই 51,000 টাকার ওর সুদ হবে। এটা চক্রবৃদ্ধির আকারে সুদ, ওটাও সময়ের মূল্য, ওটাও সময়ের মূল্য। তো এগুলো জায়েজ নেই, বরং তার চেয়ে নগদে থাকলে কিনবেন, টাকা থাকলে কিনবেন, না কিনবেন না, কষ্ট করেন, অসুবিধা কি। আর সাধারণত এরকম কিস্তিতে বাকি দেয় বিলাসিতার জিনিসগুলোই, ফ্রিজ, টেলিভিশন, এসব জিনিসই। আপনাকে চাউল কেউ কিস্তিতে দেয় নাকি? কাজে যেগুলো মৌলিক প্রয়োজন এইগুলো কিস্তিতে কেউ কেনেও না, কেউ বেচেও না। সেজন্য খেয়াল রাখবেন, এগুলো শয়তানের এক একটা জাল, অনেক বিস্তীর্ণ জাল, এগুলোর ফাঁদে না পড়া। আরেকবার প্রশ্ন করেছেন, আমার স্ত্রী সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে 2 মাসের সিয়াম বাকি, এর মধ্যে 1 মাসের সিয়াম আদায় করা হয়েছে, এখন 1 মাসের সিয়াম বাকি, এখন স্বাস্থ্য তেমন ভালো না, রাখতে খুব কষ্ট হয়, এমত অবস্থায় বাকি সিয়ামগুলো কি না রাখলে হবে, এখন কি করতে হবে? এরকম যদি গ্রহণযোগ্য কারণ থাকে, রাখতে না পারে, তো সেক্ষেত্রে সে ফিদিয়া দিবে, ফিদিয়া দিবে। ফিদিয়া দেওয়ার পদ্ধতিগুলো কি, আমাদের কিতাবে শ্রম একটা আছে, কিনে নেন, ওখানে দেওয়া আছে বিস্তারিত, যে একান্ত যদি কোনো কারণে শ্রম রাখতে না পারে, এমন অসুস্থতা যার থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, অথবা কাজা হয়ে গেছে এমনভাবে যে আর পূরণ করা সম্ভব হচ্ছে না, তো সেক্ষেত্রে ফিদিয়া দেবে, ফিদিয়াটা দেখে নেবেন। আমরা দেখি হাদিস অথবা তাফসীরের মধ্যে মতভেদ আছে, এর সমাধান কি? মোহাম্মদ নুরুল হক মাদারীপুর, এর সমাধান কি? দেখেন কিছু বিষয় আছে যেগুলো মতভেদ হয়ে আসছে, আপনি সমাধান করতে পারবেন না, আপনি যেটা সহি সেটা আমল করবেন, এটাই সমাধান। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, মতভেদ বিরোধ দেখা দেয়, তাহলে কি করবে? আল্লাহ বলে দিয়েছেন, তারুদ্দুহু ইল্লাহি ওয়ার রাসূল, ওটা তোমরা আল্লাহর কাছে এবং রাসূলের কাছে ফেরত দাও। আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে রাসূলের সুন্নাহর সঙ্গে মিলাও, যেটা সহি আমল করবে, যেটা সহি না আমল করা যাবে না, এটা মাপকাঠি। এখন সুন্নাহ দুরকম পাওয়া যায়, তার যেটা সবচেয়ে বেশি সহি আমল করো, এটা মাপকাঠি। এরপরে যদি কোনটা বেশি বিশুদ্ধতা জানা না যায়, তাহলে কি করবা? তো সেক্ষেত্রে যদি দুইটাই সনদ সহি হয়, তাহলে যেটা ওর মধ্যে তোমার কাছে বেশি বিশুদ্ধ মনে হয় সেটা আমল করবে। বা এক্ষেত্রে গ্রহণযোগ্য আলেমদের জিজ্ঞেস করবে, যে গ্রহণযোগ্য আলেম তারা যেটা সমাধান দেন ওটার উপর আমল করবে, যেক্ষেত্রে দলিল আছে দুইদিকে আন্দাজে না। আবার জর্দা সিগারেট খেলে উজু ভঙ্গ হবে কিনা? উজু ভঙ্গ হবে না, তবে খাওয়াটা জায়েজ নেই। জর্দা বেদের নেশা আছে, অনেকে পান খায়, জর্দা খায়, কিছু মনে করে না। এটা আমাদের দেশে খেতে খেতে লোকদের অভ্যাস হয়ে গেছে, বিদায় কিছু মনে করে না। অনেক লোক নামাজ পড়ে, পান খেতে খেতে দাঁত কালো করে ফেলেছে, জিকির করে, পান না খাইলে পাগল হয়ে যায়, এটাই প্রমাণ করে যেটা নেশা। পান খোর লোকদেরকে পান খোর বলছি, যারা দু একটা খায় তা না, যারা কা খাওয়ার অভ্যাস, এই পান খোর লোকদেরকে আপনি 2 দিন পান থেকে দূরে রাখেন, তারপর দেখবেন মদ খোর যখন পাগল হয়, পান খোর কি হয়, বউ পিড়ে শুরু করে দেয়, ঝগড়াঝাড়ি শুরু করে দেয়, চোখ লাল হয়ে যায়, এটা নেশা। এই জন্য সিগারেট যেমন নেশা, জর্দাও তেমন নেশা, এগুলো বর্জন করা উচিত। রুকুর সময় সেজদার দিকে দৃষ্টি দেব নাকি দু পায়ের মাঝ বরাবর দৃষ্টি দেব? খালি রুকু আর সেজদা না, সর্বাবস্থায় নজর থাকবে সেজদার জায়গার দিকে, কোন দিকে? দাঁড়ান অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায়ও সেজদার জায়গার দিকে, আর সেজদার সময় সেজদার আসি। আর স্বাভাবিকভাবে রুকু করেন, নজর সেজদার দিকেই যায়, আপনি ঠিক মতো রাখেন না, নজর কোন জায়গায় যাবে? আর দুইটার মাঝখানে গেলে ওটা বাঁচা করতে হবে। তো এটা মূল দৃষ্টি থাকে সেজদার জায়গার দিকেই, দুই পায়ের মাঝখানে দৃষ্টি দিতে হবে, এটা কোনো হাদিসের কথা না, এটা নাফেউল খালায়েক বেহেস্তি জেওর আরো অনেকগুলো মাসলার বই আছে এই ভারতবর্ষের তৈরি, এগুলোর মধ্যে আছে। কি বললাম? এগুলো ভারতবর্ষের লেখা কিছু ফেকার বইতে আছে, হাদিসে বইতে না এগুলো। আমি বুকে হাত দেবে সালাত আদায় করছিলাম, আমাদের মহল্লার মসজিদে অনেকে বলল মহিলারা এইভাবে নামাজ পড়ে বুকে হাত দেবে। প্রশ্ন হল মহিলাদের এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, পার্থক্য থাকলে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলবেন কি না, হাদিস অনুযায়ী পুরুষ আর মেয়ে লোকের সালাতে কোনো পার্থক্য নেই? কিছু হাদিস আছে এগুলো হয়তো সনদ দুর্বল, নইলে মুরসাল, নইলে জাল। মুসান্নাত ইবনে আবি শাইবা একটা হাদিস আছে, সেখানে পার্থক্য করেছে, হাদিসটা মুরসাল কিন্তু অসংখ্য সহিহ হাদিস থাকতে এই মুরসাল হাদিসকে দলিল মানার কোনো প্রয়োজন নেই। এমনি বুকের উপরে হাত বাঁধার হাদিসও আছে, নাভির নিচে হাত বাঁধার হাদিসও আছে। আবু দাউদ খুলে দেখবেন দুই রকম হাদিস আবু দাউদে আছে, কিন্তু আবু দাউদ ওরা বলে দিয়েছেন যে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো দুর্বল, জাইফ হাদিসগুলো কি দুর্বল। তাছাড়া বুখারি অনেকগুলো হাদিস যদি যাচাই করেন তাহলে বোঝা যাবে যে হাত বুকে বাঁধাই সহি, বুকে বাঁধাই সহি। তাহলে বুকে বাঁধা বা নিচে নাভির নিচে বাঁধা হাদিস দুই রকম আছে, কিন্তু সেখানে বলা হয় না যে ওই মেয়ে বুকের হাতগুলো হাদিসগুলো মেয়ে লোকদের জন্য আর নাভির নিচের হাতগুলো পুরুষের জন্য, একথা বলা হয় নাই। বরং একথা হল যারা হাদিসগুলোর মধ্যে সামঞ্জস্যতা সৃষ্টি করতে পারে নাই তারা চিন্তা করলো কি করবে, দুই রকম হাদিস আছে, চলো ঠিক আছে, চলো ঠিক আছে ব্যাখ্যা দিল একটা, বুকের উপর একটা দিলাম মেয়েদেরকে আর নাভির নিচে দিলাম পুরুষদেরকে, তাহলে দুই রকমের দুর্গ আমল করা হয়ে গেল। এটা একটা মন গড়া ব্যাখ্যা দেওয়া হয়েছে, সারা কিছুই না। পুরুষ এবং মেয়েদের নামাজে হাদিস অনুযায়ী কোনো পার্থক্য নেই, এটাই সেই কথা। বাকি হলো বেহেস্তি জোহরে বা অন্যান্য কিছু ফেকার কেতাবে পুরুষ এবং মেয়েদের নামাজে আটটা পার্থক্য বয়ান করেছে, এগুলো হাদিস থেকে দলিল নাই, মন গড়া দলিল। মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুর। ঈদ ও সিয়াম বইয়ের মাধ্যমে জানলাম পৃথিবীর যে কোনো দেশে নতুন চাঁদ দেখা যাবে সেদিন চন্দ্রমাস শুরু হয়। প্রশ্ন, এমন প্রমাণ আছে কি যে মধ্যপ্রাচ্যের আগে পশ্চিমের দেশগুলোতে আগে দেখা যাচ্ছে না? আপনি ওই বইটা ঠিকমতো পড়লে বুঝবেন যে মধ্যপ্রাচ্য ছাড়া কোথাও চাঁদ দেখার কোনো সুযোগই নাই, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশেই প্রথম চাঁদ দেখা যাবে। আল্লাহ তাআলা খানায় কাবা এই কারণে ওখানে নির্বাচন করেছেন যাতে করে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করা যায়। এখন যারা এগুলো না মানে তারা মূলত আপনাকে বলবে নামাজ তো আমরা এক টাইমে পড়ি না, আমরা বলি তারিখ, আর সে প্রশ্ন করে টাইম দিয়ে। তো নামাজ তো এক টাইমে পড়ি না, রোজা কেন এক টাইমে শুরু করবো, ঈদ কেন এক টাইমে করবো? আরে ভাই টাইম তো বলি নাই, আমি তো বলেছি কি তারিখ, পুরা দুনিয়ার তারিখ হবে একটা, সময় হবে যার যার মতো। আসলে এই লোকগুলো তারিখ নির্ধারণ হয় কি দিয়ে আর সময় নির্ধারণ হয় কি দিয়ে তা বুঝে নাই। নামাজের সময়ের সম্পর্ক সূর্যের সাথে, কার সাথে? নামাজের সময়ের সম্পর্ক কার সাথে? সূর্যের সাথে। দেখবেন তবে সাহাবে সূর্যের যখন নাকি রশ্মি দেখা যায় তখন ফজর শুরু হলো, সূর্য উদয় দ্বারা শেষ হলো, সূর্য যখন ধরল তখন জোহর শুরু, একলাফি গেলে জোহর শেষ, আসর শুরু, আবার সূর্য দুর্লাফি গেলে আসর শেষ, মাগরিব সূর্য ডুবলে, এটা কখন? এইরকম ভাবে সালাতের টাইমের সম্পর্ক হচ্ছে কিসের সাথে? সূর্যের সাথে। আর তারিখের সম্পর্ক হচ্ছে কার সাথে? চাঁদের সাথে। এরপরে আমি বলব জুমার দিন সারা দুনিয়াতে জুমা একদিন না তিন দিন? আজকে আমরা জুমা পড়েছি কয় তারিখ? চোদ্দ তারিখ, জুনের চোদ্দ তারিখ। সৌদি আরবে জুমা পড়ে কয় তারিখে? চোদ্দ তারিখই। সময় যার যার মতো, সময় এটাই নিয়ম। এইটা মানলে আপনি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হবেন না। লাইলাতুল কদর দুনিয়ায় একটা হবে, এক তারিখ, সময় যাগার মতো। নইলে সৌদি আরবের জোর, বাংলাদেশের বেজোর, এই দেশের বেজোর, সৌদি আরবের জোর, আপনি লাইলাতুল কদর কোনটা মানবেন? বলে দুইটাই না, দুইটাই না। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর কোরআন নাযিল করেছে, লাইলাতুল কদর একটা, এক বছর। এখন কোনটা? হয়তো তোমারটা ঠিক, ওইটা বাতিল, আর নইলে ওইটা ঠিক, তোমারটা বাতিল। কেয়ামত হবে আশুরার 10 তারিখে, এটা সুবিদের কিতাবে লেখা আছে, হাদিস সহি কিনা আমি তা বলছি, আমি বলতেছি কথাটা। কিন্তু এদেশের যারা আমাকে এই প্রশ্ন করেন, তারা বিশ্বাস করে কেয়ামত হবে আশুরার মহরমের 10 তারিখ, আশুরার দিনে। আমি ভাইজানকে জিজ্ঞেস করবো ওটা কোন দেশের আশুরার তারিখ, সৌদি আরবের না বাংলাদেশের? যদি সৌদি আরবের মহরম মাসের 10 তারিখে কেয়ামত হয়ে যায়, বাংলাদেশে তখন 9 তারিখ হবে। ওইখান থেকে টেলিফোনে বলে দিবে, মোবাইলের যুগ, ফোন করে বলে দিবে যে ভাই বাংলাদেশে যারা আছে বন্ধু বান্ধব, এইভাবে দোস্তরা আসলো, সৌদি আরবের কেয়ামত শুরু হয়ে যাচ্ছে, তোমরা তওবা করো। আমরা সবাই তওবা করে পাঁচটা মুসলিম হয়ে যাব। আর হাদিসে বলা আছে যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন সঠিক আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, তখন কেয়ামত হবে না। সৌদি আরব কেয়ামতে লড়াই হয়ে যাবে, বাংলাদেশে কেয়ামত থেকে যাবে। কি পারলামি? তারপরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই বর্ডার কি আল্লাহ নবী করেছেন না? আল্লাহ করেছেন। এখন এই পাগলামির কারণে কক্সবাজারের চাঁদ দেখলে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই হুকুম মেনে নিচ্ছে, অথচ ওই যে যশোরে বর্ডারের উপরে সে আর ইক করতে পারছে না, কারণ সে ইন্ডিয়ান। যশোরে চাঁদ দেখা গেল, টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই মানলো, সিএম শুরু করলো, কিন্তু যশোরের লোকের চাঁদ দেখে তো ওই পরে খালের উপরে ওই লোকটা ইট করতে পারবে না, কারণ সে ইন্ডিয়ান। আবার 24 পরগনা চাঁদ দেখে গেল, যশোরের লোককে ইট করতে পারবে না, কারণ কি? কারণ মাঝখানে বর্ডার আছে। অথচ ইন্ডিয়ার বিশাল দেশ, এই বাংলাদেশের 25টার মতো। ইন্ডিয়া আমি পড়াশোনা করেছি উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে একটা প্রদেশ বাংলাদেশে প্রায় 1.5 গুণ, কত? একটা প্রদেশের আয়তন বাংলাদেশের 1.5 গুণ, এত বিশাল দেশ। কালকে যদি ইন্ডিয়া বাংলাদেশকে গ্রাস করে নেয়, বর্ডার থাকবে না, তখন কি ইন্ডিয়া যাবে তাই মানবে নাকি তখন আলাদা থাকবে? কি পাগলামি! হ্যাঁ, এরপরে যে কথাটা বলে, আমরা তো সৌদি আরবের সাথে একসাথে নামাজ পড়ি না। ওই বেটা, নামাজ তো টেকনাফার তেঁতুলি একসাথে পড়ে না। টেকনাফার তেঁতুলি কি নামাজ একসাথে পড়ে নাকি? একসাথে পড়ো না। তা নামাজ যখন একসাথে পড়ো না, তাহলে রোজা একসাথে রাখো কেন? ঈদ একসাথে কেন রাখো? টাইম ভিন্ন আছে না? এইখানে যেমন 15 মিনিট টাইম পার্থক্য আছে, 10 মিনিট পার্থক্য আছে, তারপরও তোমার তারিখ পার্থক্য হয় না। ঠিক এরকম দুনিয়ার যে প্রান্তি থাকো, যত পার্থক্য তারিখ পার্থক্য হবে না। এখন আপনি বলবেন যদি একদিন বেশি হয়ে যায়, না 11.5 ঘন্টা ছাড়া বেশি পার্থক্য হবে না, ওটা আমরা হিসেবে দেখিয়েছি। এসব দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি কিতাব আমি যে বইটা লিখেছি, সিয়াম ও ঈদ বিশ্বব্যাপী একই তারিখে করার সময় একই তারিখ লিখছেন, একই তারিখ, এটা পড়লে তার কোনো জ্ঞান আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এ বইটা ভালো করে পড়ুন এবং তারপরে চিন্তা করুন। এরপরেও আমি আপনাদেরকে বলি, এইটা নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজনে ফেকা মশলা, ফেকার মানে ইত্যাদি মশালা, ইত্যাদি মশালার মধ্যে ভুল হয়ে গেছে, নিশ্চয়ই কেউ ভুল করেছে। হাদিসে বলা আছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, এই হাদিসটার কারণে এই কারবারটা ঘটেছে। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, এই তোমরা বলতে কারা? তুমি, তুমি, তুমি, তুমি, বাংলাদেশের সবাই, তাহলে তো সবাই চাঁদ দেখতে হবে, এই অর্থে কেউ করে না। তাহলে তোমরা মানি কিছু লোকে, তোমরা মানি, আমরা এটাই বলি, তোমরা মুসলিমরা দুনিয়ার যে প্রান্তে থাকো, কিছু লোকে চাঁদ দেখলেই চাঁদ প্রমাণিত হয়ে গেল, রোজা রাখো। আপনি বলেন না না না, বাংলাদেশের তোমরা, তাহলে বাংলাদেশের তোমরা, ইন্ডিয়ার তোমরা, সৌদি আরবের তোমরা, মিশরের তোমরা, এই তোমরা পাইলে কোথায়? কে ভাগ করলো? তোমরা মানে মুসলিম উম্মা, তোমরা চাঁদ দেখার এটা রাখো। বাংলাদেশে যেমন আঞ্চলিক চাঁদ দেখার কমিটি আছে, এই আঞ্চলিক থাকবে না, গোটা মুসলিম উম্মার একটা চাঁদ দেখার কমিটি থাকবে, তারা ওখানে বসে থাকবে। বাংলাদেশে যেমন কোথাও চাঁদ দেখা গেলে তারা খবর নেয়, কষ্টকতা দেখা যাচ্ছে খবর নিল, ওই খবরের ভিত্তিতে সারা বাংলাদেশে ঘোষণা করে দেয়। ঠিক এরকম মক্কা মদিনাতে একদল সারা বিশ্বের প্রতিনিধি থাকবে, চাঁদ দেখা কমিটি, হেলাল কমিটি, ওরা ওখানে বসে থাকবে, ওরা নিজেরা চাঁদ দেখবে অথবা দুনিয়ার খবর নেবে, খবর নিয়ে যেই প্রান্ত থেকে পাওয়া যাবে ওটা দুনিয়া জানাই দেবে, পুরা দুনিয়া এসে তুমি চলবে। আর নইলে কালকের থেকে আপনি বলেন বাংলাদেশেও নোয়াখালীর চাঁদ দেখা গেলে ঢাকা করা যাবে না, তাই নাক নাই, এরকম ভাবে বরিশাল দেখা গেলে নোয়াখালী করতে পারবে না, নোয়াখালী দেখা গেলে কষ্ট করতে পারবে না, আলাদা আলাদা তোমরা চাঁদ দেখে রোজা রাখো। তাহলে আপনি বললেন তোমরা মানে বাংলাদেশের তোমরা, ইন্ডিয়ান তোমরা, আমি বলবো না তাহলে আর একটু বরিশালের তোমরা চাঁদ দেখো, ফরিদপুরের তোমরা চাঁদ দেখো, নোয়াখালীর তোমরা চাঁদ দেখো, যশোরের তোমরা চাঁদ দেখো। আল্লাহর রাসূল বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা তোমরা দেখো। আপনি বলেন না না এই তোমরা না, বাংলাদেশে তোমরা, তো বাংলাদেশে কত বড় দেশ, এটা তো একটা ইন্ডিয়ান একটা প্রদেশের মতো না, আর এটা ইন্ডিয়ান দখল করে নিয়ে যায় তো তখন কি হবে? সেই মতলাটা আগের থেকে যাচাই বাছাই করে রাখা দরকার, নাহলে ওই দিন বিপদে পড়বে। ওই দিন চিন্তা করবো হো জসীমউদ্দীন রহমান ঠিকই বলেছিল, এখন তো আমরা পুরো ইন্ডিয়ার সাথে করতেছি, এরপরে যদি মুসলিম হুকুমত কায়েম হয়ে যায় পুরা দুনিয়া স্থানীয় হুকুমত চলে আসবে, যেদিন ইমাম মাহদী আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে, তখন পুরা দুনিয়া কি হবে? এক হুকুমে চলবে, এক খলিফার আন্ডারে চলবে, তখন আর বর্ডার থাকবে না, তখন তোমরা কই যাবে? এই জন্য এখন এটা তো বোঝানো সম্ভব হচ্ছে না, কারণ ওই যে বাপ দাদার যুক্ত করে আছি কেউ বুঝবে নাকি? এই জন্য আপনারা, আমি বলি চাঁদ নিয়ে আমাদের মুখ মূল দাওয়াত না, শয়তান বড় চালাক, আমি যেখানেই যাই দেখি যে গন্ডগোল লাগাইতে নিয়ে ইন্ডিয়াতে আমার এই বক্তব্য শোনার পরে একদল গ্রহণ করেছে ইন্ডিয়াতে কলকাতায়, আর একদল বিরোধ করেছে, মারামারি হয়ে গেছে। তো এই তো মারামারি করতে পারি নাই, আমি বলেছি যেটা শহীদ আপনার আমল করবেন, যে বুঝলো তার জন্য যেদিন পুরো দুনিয়ায় রোজা শুরু হয়ে গেছে ওদিন আর রোজা ভাঙ্গা যাবে না, আর যেদিন ঈদের চাঁদ দেখা যাচ্ছে পুরো দুনিয়া ঈদের দিন রোজা রাখা যাবে না, ঈদের দিন রোজা রাখা যায় নাই, হারাম, বাকি হারামটা কার জন্য? যে বুঝতে পেরেছে আজকে ঈদের দিন, আর যে বুঝতে পারে নাই সে তো বলবে আজকে ঈদের দিন রোজার দিন, সে তো ঈদের দিনে রোজা রাখে, রোজা রাখে না আজকে কোন দিনে? তার হিসাবে রোজার দিন, কাজে এই নিয়ে খামাখা ঝগড়া লাগানোর দরকার নেই, এটার দ্বারা আমাদের মূল দাওয়াতটা ঈদ, মূল দাওয়াতের কামাতের দিন এটা বাধাগ্রস্ত হচ্ছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক কিনা, হাদিস এটাই বলা আছে, আপনারা মুসলিম সে দেখেন সেখানে বলা আছে যে ফজরের সালাতে এক লোক ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরে জিজ্ঞেস করলেন আমার পিছনে কেউ কেরাত করেছে কি? এক লোক বললো আমি করেছি, আমি তো এই জন্যই বলছি যে আমার সঙ্গে কেরাত নিয়ে কেন ঝগড়া হচ্ছে, এখন থেকে আর পড়বো না, তবে সূরা ফাতিহা পড়বে, তবে সূরা ফাতিহা পরিষ্কার হাদিস আছে দেখে নেবেন। তওবা করার সঠিক নিয়ম কি এবং তওবার শব্দগুলি কি কি, তওবা করার নিয়ম কি আর শব্দগুলো কি? এমন কোন শব্দ নাই, তওবা হচ্ছে মনের সংকল্প, অতীতে যে গুনাহ হয়ে গেছে সেই গুনার জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে না করার অঙ্গীকার করা। কয়টা কাজ হলো? তিনটে কাজ, একটা হচ্ছে অতীতে যে গুনাহ হয়ে গেছে সেজন্য লজ্জিত হওয়া, দুই নম্বর কাজ হলো এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তিন নাম্বার কাজ হচ্ছে ভবিষ্যতে না করার অঙ্গীকার করা, এটার নাম তওবা। হ্যাঁ, যদি আপনি মুখেও বলতে চান আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, হ্যাঁ এগুলো ইস্তেগফার আল্লাহর রাসূল করেছেন, আল্লাহর কাছে আমি তওবা করার কথা বলতে পারেন, তবু তওবা করছি কোরআনে আছে এগুলো, তো তওবাগুলো করতে পারেন, কিন্তু এটার জন্য কোনো শব্দ নির্দিষ্ট করা জরুরি না। ভিডিও চিত্র ধারণ সম্পর্কে হাদিস কোরআনের আলোকে জানতে চাই, এটা না জায়েজ না, ছবি তোলা আর ভিডিও করা এক জিনিস না। ভিডিও করা সম্পর্কে আমাদের দ্বিমত আছে, যেহেতু এটা দিনই কাজে অনেক সময় ব্যবহার হয়। বাকি ছবি তোলা, একটা হচ্ছে ছবি তোলা, যেটা হলো যে ছবি তোলা এবং হাতে যারা মানুষ বানায়, আর এখানে মানুষ বানানো হয় না, এখানে বাস্তব চিত্রকে ধরে রাখা হয়, এটা ছবি তোলার অন্তর্ভুক্ত না। কোনো ব্যক্তি জুমার সালাত কোন রাকাত পেল না, বৈঠক পেল, সে কয় রাকাত সালাত আদায় করবে? সে দুই রাকাত পড়ে নেবে, যদি শেষ বৈঠকও পায় তাহলেও পড়ে নেবে। আর অবশ্যই এখানে কেউ কেউ বলেছেন যে যদি প্রথম দ্বিতীয় রাকাতে রুকু না পায়, দ্বিতীয় রাকাতে রুকু না পায় তাহলে সে জোহর পড়বে, কিন্তু বিষয়টা এরকম না। তাদের অবশ্য দলিল আছে, তারা বলছেন যে রুকু না পাইলে রাকাত পাওয়া হয় না, তো রুকু পাইলে রাকাত যখন পাওয়া হলো না তাহলে তো সালাত সে পায় নাই, অতএব সে জোহর পড়ে নেবে। এটা হলো ওনাদের দলিল। বাকি যে সমস্ত লামায়ে কেরাম বলছেন যে না, যদি তাশাহুদেও পাওয়া যায় তো তাহলেও সে জুমা পাইল বলে ধরা হবে। কি জন্য? যেহেতু সালাম ফিরানোর আগ পর্যন্ত সালাত শেষ হয় নাই। তাহারিম হা তাকবীর ও তাহারিল হা আর তাসলিম, তাকবীরে তাহারিম দিয়ে সালাত শুরু হয়, সালাম দিয়ে শেষ হয়, অত যদি শেষ যদি হয় নাই অতএব সে সালাতের মধ্যে আসলো, আর সালামের মধ্যে আসলে সে যা পায় নাই তারপরে নেবে। খতম তারাবি নামাজ পড়ানে পড়ায় টাকা নেওয়া যাবে কিনা? না, খতম তারাবি যদি কোনো ফরজ আজিব না, সালাতের যে সমস্ত বিষয়ের উপরে ইসলামের মৌলিক বিষয় টিকে থাকা স্থায়িত্ব বা ইসলামের স্থিরতা স্থায়িত্ব নির্ভর করে, সেই সকল কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ করা হয়েছে। কিন্তু যেগুলো ওরকম মৌলিক বিষয় না, এর বিনিময়ে পারিশ্রমিক নেওয়া জায়েজ নেই। তারাবির সালাতে কোরআন খতম করা একটা অতিরিক্ত মুস্তাহাব কাজ, শুদ্ধভাবে যদি পড়ে শোনাবে, তাও আজকে বাংলাদেশে যেরকম ভাবে পড়া হয়, এ আলামুন আর তা আলামুন ছাড়া কিছু বলা যায় না, এটা কোরআনকে অপমান করা। এক তো এরকম খতমের ঠিকাদারি দেওয়া হয় নাই, আপনি একা এক পয়েন্ট শুদ্ধভাবে পড়েন, এক তো কোরআন শোনা বেআদম করা হচ্ছে, এরপরে আবার পয়সা নেওয়া, আর পয়সা নেওয়ার জন্য মাশাআল্লাহ যেরকম ভিক্ষা করে, আমার কিতাবে আমি লিখে দিয়েছি যে রাস্তার ফকিরদেরকেও তারা হার মানায়, রাস্তার ফকিররা এক জায়গায় না পাইলে চলে যায়, আর এরা মাশাআল্লাহ কমিটির লোকেরা রাস্তায় ভিক্ষা করে, বাড়ি বাড়ি ভিক্ষা করে, একবার মসজিদে বসে কত রকম যে চায় মুখে ফেনা উঠে যায়। তো যাই হোক, এরকম ঠিকাদারি কাউকে দেওয়া হয় নাই। এরকম যদি পয়সা নিয়ে কেউ খতম পড়ায় তো তাহলে সেখানে পড়বেন না, বরং তার চেয়ে আপনি যা জানেন তা দিয়ে সালাত আদায় করবেন। এখন হলো পয়সা কন্ট্রাক্ট করে নাই কিন্তু জানে তো দিবে, এটা একটা ফেকার উসুল আছে, আল মারুফ কাল মাশরুত, শর্ত করা না হলো দিবে নিশ্চিত জানা আছে, যে পড়াচ্ছে সেও জানে দিবে, আর যে নিচ্ছে সেও জানে যেটা দিতে হবে। এরকম যেখানে আছে প্রথা সেখানেও সালাত আদায় না করা, বরং এতে আপনারা আলাদাভাবে দিনদার হাফেজ পাওয়া গেলে যদি শুদ্ধভাবে পড়ে, হাফেজ ভালো, ইয়ারামুন তালামুন ফাঁকি দেয় না, প্রত্যেক অক্ষর উচ্চারণ করে, এর পিছনে দীর্ঘ সময় নিয়ে পড়েন, সেটা ভালো, পয়সার বিনিময় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সঠিক না ভুল আমি এটা জানি না, আমি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে বা কোনো দল নিয়ে কারো উপর মন্তব্য করার কোনো প্রয়োজন মনে করি না। আহলে হাদিস যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে তাহলে তারা সহি হতে পারে, কিন্তু আমার যতটুকু জানা তারা কোরআন হাদিসের ওই অংশগুলো বেশি বলে যে অংশগুলো কোনো তাগুতের বিরুদ্ধে না যায়, আর তাগুতের বিরুদ্ধে যেগুলো যায় সেগুলো তারা এড়িয়ে যায়। এখনই তারা কৌশলে কোনো এড়িয়ে যায় তারা আমার আপত্তি নাই, আজ বাস্তবেই তারা মনে করে যে না এটা ঠিক না। যেমন আমার রুমে একটা পত্রিকা আছে, আল আরাফাত একটা পত্রিকা আছে, আল আরাফাত একটা পত্রিকা পড়ে নিয়ে আসার জন্য টেবিলের উপরে পত্রিকা আছে, নাম হলো আল আরাফাত, খোলা আছে বোধ হয়। এখানে পরিষ্কার লেখছে জেহাদ ইসলামের হুকুমত না থাকলে জেহাদ জায়েজ নেই। তো এরকম যদি জেহাদের বিরোধিতা করে তাহলে তাদেরকে হক বলা যাবে না, কারণ এটা পরিষ্কার জিহাদ কোরআনে আছে, কেতাল কোরআনে আছে, হাদিসে আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটাকে যারা অস্বীকার করবে অথবা বলবে যে ইসলামের হুকুমত কায়েম না হলে পর্যন্ত এটা করা যাবে না, এই সংখ্যা না পুরনো একটা সংখ্যা আছে আমার টেবিলে আছে, জেনে আসো। তো এরকম কতগুলো বিষয় আছে, এরকম ভাবে মুসলিম দেশের শাসকদের সম্পর্কে বলা হয়েছে। মুসলিম দেশের শাসক মানে মুসলিম শাসক যারা খলিফা খেলাফত থাকলে সেই শাসকদের জন্য হাদিস আছে, ওরা যদি তোমার জুলুম করে তারপরও আনুগত্য করবে, ওরা তোমার পিঠে কোড়া মারলেও আনুগত্য করবে, এটা হচ্ছে মুসলিম শাসকদের জন্য। এখন এইগুলোকে লাগাচ্ছে বর্তমান মুসলিম দেশের শাসকদের জন্য যারা নিজেদেরকে দাবি করে সেকুলার, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রে বিশ্বাসী, এই সমস্ত শাসকদের হুকুম মানার কথা বলা হয় নাই। এ কারণে তারা যদি এগুলোকে অন্তর থেকে বলে দেয় এটাই তাদের বিশ্বাস হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে তারা হকের উপরে নেই। আর যদি তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য এগুলো এড়াই যায় সেটা আল্লাহ তার কাছে তারা দাপট পেয়ে যাবে, ভিন্ন বিষয়। তা নামাজ তরককারী সে তো অস্বীকার করেছেন, তাহলে কুফুরি হবে কেন? না, তরক করলে অস্বীকার হয় না। একজন রোজা রাখে নাই কিন্তু বিশ্বাস করে ফরজ রাখা উচিত, তো সে তরক করলে তো কাফের হয়ে যায় না, অস্বীকার করে না। অস্বীকার করা এক জিনিস, মদ হারাম স্বীকার করে কিন্তু সে মদ খায়, তাহলে গুনাহ কাবিরা করলো, অস্বীকার করলে কাফের। এখন মদ হারাম তো অস্বীকার করে যে না মদ হারাম কে বললো এটা হালাল অসুবিধা নাই, তাহলে কাফের। আর যদি মদ হারামটা বিশ্বাস করে দোকানে বেড়ে খাচ্ছে তাকে কাফের বলা হয় না। তো এরকম ভাবে কোনো একটা গুনাহ করলেই আপনি বলবেন যে সেটা হালাল মনে করে করছে, না এটা না, এরকম ভাবে পণ্ডিতগিরি করা ঠিক হবে না, এটা বাড়াবাড়ি করা। বরং কেউ যদি অন্যায় করে তো তাহলে সেটা একটা অন্যায় গুনাহ হলো, গুনাহে কাবিরা করলেই সে কাফের হয় না যতক্ষণ পর্যন্ত সে ওটাকে ইস্তেহলাল হালাল মনে করে না করে, আর যদি হালাল মনে করে করে তাহলে সে কাফের হয়ে যায়। এখানে এক পণ্ডিত সাহেব লিখেছেন, পাঠক বুঝতে নিতে পারেন যে ইসলাম বোধ হয় দিন কায়েমের জন্য সশস্ত্র জেহাদের পথ অনুমোদন করে, মানে আগে থেকে লিখে আছে, তবে যারা তা মনে করেন প্রকৃতপক্ষে তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন। দিন কায়েমের জন্য ইসলাম কখনো সশস্ত্র যুদ্ধ বা কেতালের পথকে অনুমোদন করে না, ঠিক আছে? ইসলাম কখনো দিন কায়েমের জন্য সশস্ত্র যুদ্ধ বা কেতালের পথকে অনুমোদন করে না। কোরআনে জেহাদের জন্য উৎসাহ ব্যঞ্জক এবং এর ফজিলত সম্পর্কে যত আয়াত বর্ণিত হয়েছে তা প্রকৃতপক্ষে দিন কায়েমের জন্য নয়, বরং শান্তিপূর্ণ প্রচেষ্টার মাধ্যমে দিন কায়েমের পর তা রক্ষার জন্য জিহাদ বা কেতাল করার ক্ষেত্রে সেসব আয়াত অবতীর্ণ হয়েছে। এটা হচ্ছে আত-তাহরিক বর্ষ 48 বর্ষ বিশেষ সংখ্যা জুন 2007। এখানে পরিষ্কার করে দিয়েছে যে দিন কায়েমের জন্য যুদ্ধ করা যায় না। এখন আমাদের মনে রাখতে হবে ইসলামে যে সমস্ত অঞ্চলে যুদ্ধ করা হয়েছে, আপনি মনে করুন সুলাইমান আলাইহিস সালাম একটা হুদহুদ পাখির মাধ্যমে জানতে পারলেন ওদের একজন রানী আছে সাবা, ওই সাবা মুলুকের রানী সুলাইমানের জন্য কোনো হুমকি ছিল, সে কি হুমকি দিয়েছিল, আক্রমণ করেছিল? তা কেন সুলাইমান আলাইহিস তাকে চিঠি লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এ সুলাইমানের পক্ষ থেকে আসলিম তাসলাম, ইসলাম কবুল করে চলে আসো, ভালো থাকো, আর নইলে এখনই হামলা করা হচ্ছে, এটা কি? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিচালনা করেছেন, মক্কা বিজয়টা ছিল কিসের? সশস্ত্র যুদ্ধ ছিল, 10,000 তরবারি নিয়ে মক্কা ঢুকেছেন, এটা ভিন্ন বিষয়। মক্কা লোকেরা যুদ্ধ করতে সাহস করে নাই, বিজয় তারা চলে মোকাবেলা করে নাই, সহজে বিজয় লাভ করলো। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে দিন কায়েমের জন্যই জিহাদ করতে বলা হয়েছে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ওয়াকাতিলুহুম, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো কতক্ষণ? হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতক্ষণে ফিতনা চিরতরে মিটে না যায়। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আর সর্বত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে কি দ্বীন প্রতিষ্ঠিত বলা হয় নাই? এই কোরআনের আয়াতের পরেও যদি কেউ বলে দিন কায়েমের জন্য যুদ্ধ করা ফরজ হয় নাই, তো সেগুলোকে আমি মূর্খ বলতে পারি? এগুলোকে আহলে হাদিস বা একে এরকম কিছু বলা সম্ভব না, তারা হাদিস জানি না আসলে। এক দম্পতি 8 বছর ধরে সংসার করছেন, স্ত্রী তাওহিদ বুঝতে পেরেছেন 2 বছর, তিনি সালাত এবং অন্যান্য আমল করেন, কিন্তু তার স্বামী কখনোই সালাত আদায় করেন না। এক্ষেত্রে তাদের সম্পর্ক বৈধ হবে কি? আপনি দাওয়াত দেন, যে দাওয়াতে সে কবুল না করে, এরাজ করে গুমুখে, তাহলে তো সম্পর্ক এমনি ছিন্ন হয়ে যাবে। আমি যে অফিসে চাকরি করি সেখানে মাদ্রাসার এক হুজুর ওয়াক্তিয়া নামাজ জামাতের সহিত আদায় করা হয়, কিন্তু সে পীরের মুরিদ, তার পিছনে নামাজ আদায় করা যাবে কিনা? পীরের মুরিদ যদি আকিদে তার শিরকি থাকে, সে বিশ্বাস করে পীর ছাড়া লাগে পাওয়া যায় না, পীর সুপারিশ করে ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যায়, সে মাধ্যমের শিরকি লিপ্ত আছে, সে যদি বিশ্বাস করে পীরের কাশ্ম খোলা থাকে সব দেখে শিরকি লিপ্ত আছে, সে যদি বিশ্বাস করে যে পীরের সবক আদায় করতে হবে তাহলে সে বেদাতে লিপ্ত আছে, আর যদি এ সমস্ত কিচ্ছু না থাকে বরং সে মনে করে কোনো একজন উস্তাদ হিসাবে খালি তার থেকে কিছু সবক নিচ্ছি কোরআন সুন্নার, তাহলে ভিন্ন কথা। আর বাস্তব এই বাংলাদেশে ভারতের পীর মুরিদির মধ্যে এগুলো ছাড়া পীর মুরিদ হয়ই না। পীর মুরিদ মানে প্রথমে বায়াত নেবে, বায়াত কে মাইনে ওবার তরিকা তিস্তিয়া কাদের সাথে মদদ দিয়াকে, আয় মেরে আল্লাহ উস তরিকাকে নিয়ামত কে মুঝে নসিব কর, আমি বায়াত করছি কিছুর উপরে তরিকা তিস্তিয়া কাদের সাথে মদদ দিয়ে পরে, হে আল্লাহ তুমি আমাকে তরিকার নিয়ামত দান করো, সুতরাং যারা তরিকার নিয়ামতের উপর বায়াত দান করে এরা প্রথমেই গুমরাহের মধ্যে চলে গেল। এরপরে অন্যান্য তো আছেই, পীরের সঙ্গে আল্লাহর সঙ্গে পীর মিশে যায়, যেমন পানি পীরের সঙ্গে মিশে যায়, পীর আর সব কিছু দেখে, পুরা দুনিয়া তার নখদর্পে চলে আসে পীর। হ্যাঁ, আল্লাহর কাছে পৌঁছে দিবে, এগুলো ভায়া মাধ্যমে শিরিক বর্জন করতে হবে। বড় কর্মকর্তা তার কর্মচারীকে দাড়ি ধরে টানা হেঁচড়া করে শাস্তি দেয়, শরীয়তে তার বিধান কি? যদি সে এটা তার উপহাস করার উদ্দেশ্য তাহলে সে কাফের হয়ে গেছে, আর উপহাস করার উদ্দেশ্য না হলে সে চরম বেয়াদবি করেছে, তাকে আদব শিক্ষা দেওয়া দরকার। তাকে আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ শিক্ষা দিতে হবে। আর আল আদাবুল মুফরাদ শিক্ষা দেওয়ার জন্য আপনি শক্তি অর্জন করেন, তারপরে তাকে বাধ্য করেন, কারণ আল্লাহ নবীর সুন্নাকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছল্য করে তাহলে সে ইস্তেহজাবুদ্দিন এখানে মোরতাদ হয়ে গেছে। মোরতাদদের শাস্তি কি আপনার ভালো করে জানা আছে? যদি সালাত ভুল হয়ে যায়, সালাম ফিরানোর পর সোজা হবে না, আগে সোজা হবে, এটা সহি দলিল চাই। এটা দুই রকমের হাদিস আছে, সালাম ফিরাবার পরেও আছে, সালাম ফিরাবার আগেও আছে, আপনি তিরমিজি খুলে দেখবেন। এই জন্য ইমাম মালিক আহমদ বলেছেন যে নামাজের কোনো কমই করার কারণে সেজদা সহ করতে হয় তাহলে করবে আগে, সালামের আগে, আর যদি বেশির কারণে হয় তাহলে করবে সালামের পরে। হাদিস দুরকমই আছে। স্বামীর অনুমতি ছাড়া কি এই খুতবায় আসা যাবে নাকি অনুমতি লাগবে? স্বামীর অনুমতি নেওয়াটা ভালো, তারপরেও যদি স্বামী অনুমতি না দেয় কেন দিবে না? যদি সে দিন বিদ্বেষী হওয়ার কারণে হয় তাহলে ভিন্ন কথা, আর যদি দিন বিদ্বেষী না তাহলে আপনি তার আনুগত্য করবেন। সেক্ষেত্রে বক্তব্যগুলো ঘরে বসে আপনি শুনতে পারেন, মোবাইলের মেমোরি কার্ডের মাধ্যমে হোক অথবা নেটের মাধ্যমে হোক, এভাবে শুনতে পারেন, বইগুলো পড়তে পারেন। স্বামীকেও দাওয়াত দেন, দিনের পর চলে আসলে ইনশাল্লাহ হয়তো সে হয়ে যাবে। স্বর্ণের কি নির্দিষ্ট পরিমাণ লাগবে জাকাত দিতে? এটা হাদিসে এরকম খাসবে বলা হয় না, শেখার কেতাবগুলো খাস করেছে। সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ বলা হয়েছে, 7.5 ভরির নিচে হলে স্বর্ণ জাকাত হবে না, এটা হানাফি উসুল অনুযায়ী। আর অন্যরা উসুল করেন নাই, তারা বলছেন না স্বর্ণ থাকলেই তার 7 ভরি আবৃত্তি হবে। মিডিয়ার মাধ্যমে দাওয়াতের কার্যক্রম চালানোর কোনো পরিকল্পনা আছে কিনা, যেমন FM রেডিও অথবা স্যাটেলাইট টিভি ইত্যাদির মাধ্যমে? জাহিদ মনসুর, নারায়ণগঞ্জ। পরিকল্পনা আমাদের অনেক কিছু আছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। তো দোয়া করেন যদি আমরা সেই পর্যায়ে পৌঁছতে পারি, যেন আল্লাহ তাআলা সেভাবে পৌঁছে দেয়। আমাদের এই মার্কাজটাই আমাদের এখন পর্যন্ত আমরা আপনাদের জায়গা দিতে পারছি না। দেখেন যে এভাবে এটা কিছু করা দরকার, ঘটর করা দরকার। এখন এখানে আমরা আপনারা যারা আছেন তাদের সামান্য যে সহযোগিতা আছে, এটার মাধ্যমে এখানে মার্কাজ চলে। এখানে ছাত্র আছে, শিক্ষক আছে, বিভিন্ন একটা বোর্ডিং আছে, প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা মাসে খরচা নিয়মিত। তো এরপরে অন্যান্য কাজ করে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তো আপনারা দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাদের সে ব্যবস্থাগুলো করে দেয় ইনশাআল্লাহ। হয়তো আমরা যদি আল্লাহ আমাদের সেভাবে সহযোগ করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সেবা করার জন্য। যদি একটা ঘর 1 লক্ষ টাকায় বন্ধক দেওয়া হয় এবং যখন বন্ধকের মেয়াদ শেষ হবে 50,000 টাকা কম দেওয়া হয়, তবে 1 লক্ষ টাকা নেওয়া